প্রথম যুক্তিবাদীর নাম কি? ইবলিস। আর ইসলামকে কেউ কোরআন সুন্নাহ দ্বারা এবং সেখানে কোন কোরআন সুন্নাহ ভিত্তি কোন যুক্তি থাকে তা দ্বারা প্রমাণ করতে পারে না, জায়েজ না। কিন্তু যুক্তিতে মিললেই কোরআন হাদিস মানা যাবে আর নইলে মানা যাবে না, এবং যুক্তি দিয়েই কোরআন হাদিসকে বুঝাইতে হইবে, এটা আর একটা নতুন বিধান। কোন দরকার নেই যুক্তিতে মিলুক বা না মিলুক, কোরআন হাদিসে আছে মানতে হবে। সুতরাং যুক্তিবাদী সম্বোধন করা এটা আমি পছন্দ করি না, বলতেছি আমি হারাম বলি নাই, পছন্দ করি না। এবং প্রথম যুক্তিবাদীর নাম কি বললাম? এখন আপনারা বুঝে নেন কি হবে এটা। ভুল হাদিস বলার পরও তাকে কেউ যদি প্রশংসা করে এবং সেও আলেম, তার কথা